أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এক নির্দিষ্ট সময়ের জন্য এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন, আমাদের জন্য আল কোরআনুল করিম নাজিল করেছেন, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল কৃত কিতাব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বহু অজানা সংবাদ জানিয়েছেন, ভবিষ্যতের অনেক অজানা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান দান করেছেন সেই কিতাবের মাধ্যমে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করে প্রেরণ করেছেন সারা বিশ্বের মানুষের জন্য, যিনি বহু ভবিষ্যৎবাণী করেছেন ভবিষ্যতে যা হবে, যা ঘটবে, এখনো ঘটেনি, সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সে সম্পর্কে জ্ঞান দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব কিয়ামতের একটি বড় আলামত, নিদর্শন বা লক্ষণ সম্পর্কে, আর তা হচ্ছে দাব্বাতুল আরদ। দাব্বা মানে জন্তু, পশু, জীব, জমিন থেকে, ভূগর্ভ থেকে বেরিয়ে আসবে সেই জানোয়ার বা সেই জন্তু, সেই জন্য তাকে দাব্বাতুল আরদ কোরআনের ভাষায় বলা হয়েছে। এই দাব্বাতুল আরদ অর্থাৎ ভূগর্ভ থেকে বেরিয়ে আসা এই জীব, এই পশু কিয়ামতের একটি বড় নিদর্শন, যা অসাধারণ একটি ঘটনা যা ঘটবে সে সম্পর্কে কোরআনে কারিমের একটি আয়াত রয়েছে, আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে। এই কিয়ামতের নিশানি বা নিদর্শন আসার পরে পরেই পৃথিবী ধ্বংস হবে, কয়েকটি নিদর্শন আলামত যা খুব কাছাকাছি সময়ে হবে, একে অপরের পরে পরেই, এবং তার পরে পরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। তার মধ্যে একটি হচ্ছে এই জন্তু বা এই পশু বেরিয়ে আসা জমিন থেকে এবং তার কথা বলা মানুষের সাথে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনে কারিমের সূরা নামলের আয়াত নম্বর 82-তে ইরশাদ করেছেন, ওয়া ইযা ওয়াকাল কওলু আলাইহিম, যখন আমার আযাব বা শাস্তির আদেশের বাস্তবায়ন হবে পাপিষ্ঠদের ওপর, কাফেরদের ওপর, মুশরিকদের ওপর, গুনাহগারদের ওপর, শির কুফরির কারণে, বহু প্রকারের পাপ অন্যায়ের কারণে আল্লাহর আযাব যখন অবধারিত হবে মানব জাতির ওপর, সেই সময়কাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন একটি জন্তু আমি বের করে নিয়ে আসব, আল্লাহর আদেশে বের হবে সেই জন্তু, সেই পশু, মিনাল আরদ, ভূগর্ভ থেকে, জমিন থেকে বের হবে, মাটি ফেটে সেই পশু বেরিয়ে আসবে। আখরাজনা লাহুম, তাদের জন্য সারা বিশ্বের মানুষদের সম্মুখে আমি নিয়ে আসব জমিনের মধ্য থেকে, ভূগর্ভ থেকে একটি পশু বের করে। সেই পশু কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুকাল্লিমুহুম, সেই পশু তাদের সাথে কথা বলবে, সেই পশু মানুষের সাথে কথা বলবে, যা অসাধারণ কথা, যা অসাধারণ ঘটনা। আর সেই পশু কি বলবে? আল্লাহ রাব্বুল বলছেন আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, এই কথাটি হবে পশুর কথা, সেই জন্তু, সেই পশুর কথা হবে যে বিশ্বের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহ, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বিধানের প্রতি ইয়াকিন রাখে না, বিশ্বাস রাখে না, অর্থাৎ আল্লাহর দিন থেকে সরে গেছে, আল্লাহর কিতাব থেকে সরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধিবিধান থেকে, আদেশ নিষেধ থেকে সরে গেছে মানুষ। আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, এ হচ্ছে কোরআনে কারিমের ভাষা এই দাব্বা বা এই জন্তু সম্পর্কে। এই জন্তু বেরিয়ে আসবে, যা একটি অলৌকিক ঘটনা, অসাধারণ ঘটনা। দাব্বা মানে আরবি ভাষায় যে কোনো প্রাণী, যে কোনো পশু যা ভূপৃষ্ঠের উপর চলাফেরা করে, সে পায়ে হোক আর পেটে ভর দিয়ে হোক দুই পায়ে হোক, চার পায়ে হোক, অনেকগুলি পায়ে হোক, বহু জানোয়ারের কথা, বহু প্রাণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, কোনো কোনো পশু রয়েছে যা পেটে ভর দিয়ে চলে, যেমন সাপ, আর সাপের মতো যতগুলি জীবজন্তু রয়েছে। অমিনহুম মান ইয়ামশি আলা আরবা, আর কতগুলি প্রাণী রয়েছে যা চার পায়ে চলাফেরা করে। অমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আর কতগুলি প্রাণী রয়েছে যা দুই পায়ে চলাফেরা করে। এই সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, আল্লাহ খালাকা কুল্লা দাব্বা, প্রতিটি জন্তু, প্রতিটি প্রাণী, প্রতিটি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বহু রকম করে আল্লাহ রাব্বুল আলামিন। ছোট ছোট কীট পতঙ্গ দেখবেন, এক ধরনের কীট পাওয়া যায়, শত শত তার পা আছে, হ্যাঁ, ট্রেনের চাকার মতো, ট্রেনের চাকার চাইতে ঘন, ট্রেনের চাকা তো ফাঁক ফাঁক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বহু জানোয়ার, বহু জীব সৃষ্টি করেছেন বহু রকম করে। তো দাব্বা বলা হয় যে কোনো প্রাণী, যে কোনো জীবকে যা জমিনের ওপর ভূপৃষ্ঠে চলাফেরা করে। তো এই দাব্বা বা এই জানোয়ার পশু আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন এই ভূপৃষ্ঠ থেকে, জমিন থেকে। কখন বেরোবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল কি বলেন, ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম, যখন আমার আদেশের বাস্তবায়ন হবে তাদের ওপর, মানে আজাবের আদেশের, পানিশমেন্টের আদেশের, শাস্তির আদেশের বাস্তবায়ন হবে। তো আল্লাহর আজাব কখন আসে? গত সপ্তাহগুলিতে উম্মুল মুমিনিন যায়না বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সে হাদিস আবার স্মরণ করাচ্ছি, বলেছিলাম যে তিনি জিজ্ঞাসা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আনহুলা কুফিনাস সালেহুন, কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে এমন অবস্থায় যে সময় আমাদের মধ্যে বহু লোক সৎ রয়েছেন, অনেক সৎ লোক পৃথিবীতে রয়েছেন, অথচ কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, নাম এজা কাসরাল খাবাস, অবশ্যই আল্লাহর আজাব নেমে আসবে, শাস্তি নেমে আসবে এবং পৃথিবীকে ধ্বংস করা হবে বা পৃথিবীর বহু দেশের মানুষকে ধ্বংস করা হবে, কখনো এই দেশ, কখনো ওই দেশ, কখনো এই দেশ, কখনো পূর্ব, কখনো পশ্চিম, কখনো উত্তর, কখনো দক্ষিণে, এইভাবে আল্লাহ রাব্বুলের আজাব আসতে থাকবে। কখন? এজা কাসরাল খাবাস, যখন পাপাচার পৃথিবীতে ব্যাপক আকার ধারণ করবে, ছড়িয়ে পড়বে, মাথা চাড়া দিয়ে থাকবে পাপ, মাথা চাড়া দিয়ে থাকবে পাপীরা, শক্তিশালী অপরাধীরা, সমাজে নেতৃত্ব অপরাধীদের হাতে, কাফেরের হাতে, মুশরিকের হাতে, পাপিষ্ঠদের হাতে, খুনিদের হাতে, সন্ত্রাসীদের হাতে। নাম এজা কাসরাল খাবাস, ব্যবিচার, মদ, যত রকমের পাপ রয়েছে পৃথিবীতে যখন মাথা চাড়া দিয়ে উঠবে, এই পাপীরা যখন শক্তিশালী দেখা যাবে আর সৎ লোকদের সংখ্যা কমে যাবে, কাতরাল খাবাস, তাহলে পাপাচার বেড়ে যাবে, তার মানে সৎ লোক এবং সৎ কাজ কমে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজাব পৃথিবীতে সৎ লোক থাকা সত্ত্বেও আসবে। তো এই আয়াতের তাফসিরে তাফসির কারগণ বলেছেন, ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম, মানব জাতির ওপর আল্লাহর আদেশের বাস্তবায়ন কখন হবে? ওয়াজাবাল ওয়াইদ আলাইহিম লিতামাদিহিম ফিল ইসয়ান ওয়াল ফুসুক ওয়াত তুগিয়ান, মানব যখন সীমা লঙ্ঘন করবে, পাপাচারে বহু রকমের পাপে লিপ্ত হয়ে যাবে এবং বিরুদ্ধাচরণ করবে আল্লাহ এবং রাসূলের, আল্লাহ প্রদত্ত বিধানের, তখন এই কিয়ামতের বড় লক্ষণটি প্রকাশ পাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এই আয়াত সম্পর্কে একটু ভিন্ন তাফসির করেছেন, ভিন্ন মন্তব্য করেছেন। তিনি বলছেন যে আল্লাহর আদেশের বাস্তবায়ন কিভাবে হবে আর কখন হবে, যোগ্য বেমতিল ওলামা, তিনি বলছেন যারা জ্ঞানী, যারা সত্যি দিনের আলেম, আলেমে দিন, যারা কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞানী, তাদের এন্তেকাল হয়ে যাবে, অধিকাংশ লোকের, অধিকাংশ আলেম ওলামাদের এন্তেকাল হয়ে যাবে। আর একজন আলেম এন্তেকাল হয়ে গেল, তার স্থলাভিষিক্ত কেউ হলো না, তার জায়গা আর কেউ দখল করতে পারলো না, তার মতো কোনো যোগ্য আলেম আর জন্মালো না, তৈরি হলো না। তো আলেমদের মৃত্যু, ওয়াজহাবুল ইলম, যখন আলেমরা মারা যাবে তখন ইলমও শেষ হয়ে যাবে, কারণ শুধু বই আকারে, কোরআনের আকারে আর হাদিসের আকারে আর তাফসির আকারে আর ভাষ্যর, ইসলামের কিতাবাদি ভাষ্যের আকারে, যদি ইসলামিক যেসব বই লিটারেচার রয়েছে এসবের আকারে শুধু থেকে গেলে তার ইলম হবে না, সেখান থেকে নেওয়ার মতো যোগ্যতাও থাকতে হবে, সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা, এক্সপ্লেন করার মতো যোগ্যতাও তো থাকতে হবে। তাহলে যোগ্য আলেম যদি না থাকে সমাজে, তাহলে বাড়িতে তাকে সেলফে আলমারিতে কোরআন দেখে তাফসির রেখে কোনো কাজ হবে না, এলিম থাকবে না। সুতরাং ওলামাদের মতের সাথে সাথে এলিম শেষ হয়ে যাবে, ওয়ারাসুল কোরআন, এবং কোরআন উঠিয়ে নেওয়া হবে, কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আকসিরু তিলাওয়াতাল কোরআন কাবলা ইউরফা, এটি আব্দুল্লাহ বিন মাসউদের কথা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি করে কোরআনে কারিমে তেলাওয়াত করো, কোরআনে কারিমকে উঠিয়ে নেওয়ার আগেই। তোমরা যদি কোরআন সম্পর্কে অমনোযোগী হয়ে যাও, কোরআন শরীফের তেলাওয়াত কোরআন মজিদের চর্চা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ এক অপরকে শোনানো, শোনা এবং শোনানো, এই চর্চা যদি না করো কোরআনের তাহলে কোরআন উঠিয়ে নেওয়া হবে। কালু হাজিল মসাহেব তুরফা, জিজ্ঞাসা করলেন লোকের আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালানু সঙ্গীগণ, সাহাবা হতে পারে, তাবেইনরা হতে পারে, তার সঙ্গী তাবেইনরা, তারা জিজ্ঞাসা করলেন যে এই এত কোরআনের কপি, এসব কোরআনের কপি কি উঠিয়ে নেওয়া হবে? তাহলে কোরআনের কপি ঘরে ঘরে থাকবে, আলমারিতে থাকবে, লাইব্রেরিতে থাকবে, বাড়িতে থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে, মসজিদে থাকবে, তাহলে কোরআন কি করে উঠে যাবে? হ্যাঁ উঠে যাবে, কোরআনের কপি উঠে যাবে। তখন জিজ্ঞেস করলে ফাঁকাই ফাঁকে মাফি সদুর রেজাল, তাহলে অসংখ্য মানুষের অন্তরে যে কোরআন গাঁথা রয়েছে, কোরআনের হাফেজ লক্ষ লক্ষ আজকে পৃথিবীতে হাফেজ রয়েছে, তারা থাকবেন। কোরআনের কপিও যদি উঠে যায় পৃথিবীতে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন কিয়ামতের পূর্ব মুহূর্তে, তাহলে মানুষের অন্তরে তো কোরআন রয়েছে। তখন আব্দুল মাসুদ বললেন ওয়াইয়াসরি আলাইহি লাইলান, বললেন তিনি যে একটি রাত আসবে, সেই রাতে সবাই ঘুমাবে, কোরআনের যারা হাফেজ, কোরআন যারা চর্চা করত, কোরআন যাদের মুখস্থ ছিল তারা ঘুমাবে, ফায়ুসবিহুনা মিনহু কাফরান ওয়া ইয়ানসাউনা লা ইলাহা ইল্লাল্লাহ, সকালবেলা উঠবে আর অন্তরে কোন কোরআন নেই, যত কোরআন মুখস্থ ছিল সব ভুলে গেছে, অন্তর থেকেও বেরিয়ে গেছে কোরআন, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমাও ভুলে যাবে। এজন্য একটি হাদিসে রয়েছে যে কিয়ামত ওই সময় আসবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, এ কথা বলার কোন লোক থাকবে না। তখন পাপিষ্ঠ, অপরাধী, মূর্খ, অবাঞ্ছিত, যারা আল্লাহ জানে না, পরকাল জানে না, তাদের উপর কিয়ামত কায়েম হবে, কিয়ামত তাদের উপর হবে, সৎ লোকদের উপর কিয়ামত হবে না। সৎ লোকরা হঠাৎ করে শেষ হবে, ধীরে ধীরে শেষ হবে, আর অবশিষ্ট যে সৎ লোকেরা থাকবে, একটি হাদিসের আলোকে যে হাদিসে বলা হয়েছে যে একটি খুব সুন্দর বাতাস, আরামদায়ক বাতাস আসবে, আর সেই বাতাসের সাথে নেক লোক সৎ লোকদের নিঃশ্বাস চলে যাবে, তারা নিঃশ্বাস ত্যাগ করবে, মৃত্যুবরণ করবে তারা, আর যারা ফাসেক, ফাজের, অপরাধী, পাপিষ্ঠ তাদের উপরই কিয়ামত হবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি দেওয়া জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কন্ডিশন জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহ কি চাই, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ তে বিশ্বাসী, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ যেই জাতি বিশ্বাসী সেই জাতির ঘরে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ জন্মগত মুসলমান, আমার উপর কি দাবি দেওয়া রয়েছে, আমাকে আমার কি করণে কি বর্জনে কিছুই জানবে না। এবং সেই যুগে ইমাম কুরতুবী তার তাফসিরে উল্লেখ করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলি, যে তখন মানুষ পৃথিবী নিয়ে এত ব্যস্ত হবে, যা যার পূর্ব আভাস আজকাল দেখা যাচ্ছে, এত পৃথিবী নিয়ে ব্যস্ত যে দিন চর্চা করা, ইসলাম চর্চা করার মুসলমানদের কাছে সময় নেই, অধিকাংশ মুসলিমদের কাছে ইসলাম চর্চা করার সময় নেই, কম্পিউটার শেখার সময় আছে, ইন্টারনেট শেখার সময় আছে, পৃথিবীর সবকিছু শিখছে, টেকনিক্যাল কাজ শিখছে, দুনিয়ার সমস্ত কাজ করার সময় আছে, আরবি এক অক্ষর জানতো না দেশে, আরব দেশে কাজের জন্য এসেছে, ফি মাফি করে ভাঙা আরবি শিখে তার কাজ সব চালিয়ে নিচ্ছে, সব চালিয়ে নিচ্ছে, একজন মানুষ তার জায়গায় আশেপাশে সমস্ত আরবিয়ান কাজ করছে, সব কাজ চালিয়ে নিচ্ছে, ভাঙা আরবি দিয়ে একটি গ্রামার পর্যন্ত আরবি জানে না, কি জন্য গরজ, শিখতে হবে, না হয় আমার পেটের ভাত হবে না, চাকরি চলে যাবে, যদি কাস্টমারকে না বুঝাইতে পারি তাহলে কাজ চলে, যদি মালিককে না বুঝাইতে পারি, স্পন্সারকে না বুঝাইতে পারি তাহলে কাজ চলে, অচল অবস্থা। একজন হাউস ড্রাইভার, একজন বাড়ি খাদেমা, একজন রিপ্রেজেন্টেটিভ, একজন যে কোনো স্থানে কাজ করে সেলসম্যান, সব জানছে, কিন্তু জানে না কি ইসলাম সম্পর্কে জানে না। আমাদের ছেলেরা পৃথিবীর সবকিছু শিখছে, সায়েন্স টেকনোলজি, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, আমরা অনেক কিছুই করবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে বড় স্বপ্ন, কিন্তু দিন শেখায় না, আমরা দিন শেখায় না। আর এক শ্রেণীর লোকেরা দিন মানে বুঝেছি যে কোরআনের আক্ষরিক জ্ঞান হচ্ছে দিন, ম্যাক্সিমাম যদি একটি হাফেজকে টিউশন দিয়ে যখন সময় হবে আমার ছেলের স্কুল থেকে এসে স্কুলের পড়াশোনা করে হোমওয়ার্ক করার পরে যদি সময় হয় আর ওই সময় কোনো হাফেজ তাহলে যদি একটা পেয়ে যায় তাহলে 50 টাকা মাসে দেবো, 100 টাকা মাসে দেবো, আর বলবো যে কমপক্ষে কোরআনটা শিখে দাও। এটি হচ্ছে, এটি হচ্ছে যারা নিজেকে বলে যে আমরা বেশ ধার্মিক মুসলমান, এই জন্য আমরা ছেলেদেরকে কি শেখাচ্ছি, কোরআন শেখাচ্ছি, আক্ষরিক জ্ঞান, আল্লাহ কি বলছেন কোরআন, জালিকাল কিতাব ওয়া লা রাইবা ফিহি জানে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতির অর্থ জানে না, নিজেও জানে না, নিজের স্ত্রীও জানে না, ছেলে মেয়েরা জানে না, এ হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা। সেই সময় কি অবস্থা হবে বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা সাহিত্যিক, সাহিত্য নিয়ে ব্যস্ত থাকবে, ওয়াকাউনা ফি কাউলিল জাহিলিয়াত ওয়া আশআরিহিম, কাব্য রচনা করবে সাহিত্যিকরা, কবিতা নিয়ে কাব্য রচনা নিয়ে ব্যস্ত, তাদের সাহিত্য নিয়ে ব্যস্ত। যারা সায়েন্স চর্চা করে, সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তা নিয়ে ব্যস্ত রয়েছে। যারা কমার্স সম্পর্কে পড়াশোনা, তা নিয়ে ব্যস্ত রয়েছে। আজকাল যাদের স্বপ্ন যে ইংলিশ মিডিয়াম পড়িয়ে শুনে আমি পশ্চিমা করবো, তারা সেসব নিয়ে ব্যস্ত রয়েছে। ভবিষ্যৎবাণী এই আয়াতের তাফসীরে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলি বলেছেন। সেই সময় কি হবে? ওয়াজালিকা হিনা ইয়াকাউল কাউলু আলাইহিম, এই সময় সম্পর্কে আল্লাহ কোরআনে ইঙ্গিত করেছেন সূরা নামলে, ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম, যখন আল্লাহর কথা বাস্তবায়ন হবে, প্র্যাকটিক্যাল হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই এক জন্তুকে কিয়ামতের নিদর্শন, পৃথিবী ধ্বংসের নিদর্শন স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেবেন জমিন থেকে। এ সম্পর্কে বহু হাদিস রয়েছে, বেশ কয়েকটি হাদিস নোট করেছি আপনাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য, যাতে করে হাদিসগুলি পুরোপুরি আপনাদের সামনে পেশ করা যায়, সেজন্য নোট করা রয়েছে। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, সালাসুন اذا خرجنا, তিনটি জিনিস রয়েছে, তিনটি বস্তু রয়েছে যখন বেরিয়ে আসবে, লায়ান ফাও নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, তিনটি বিষয় অর্থাৎ তিনটি কিয়ামতের লক্ষণ নিদর্শন, কিয়ামতের পূর্ব মুহূর্তে বড় বড় তিনটি লক্ষণ বা নিদর্শন যখন দেখা দেবে, তখন কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে আসে, ঈমানের নবায়ন করে, কলিমা পড়ে, নিজেকে বলে আমি মুসলিম হয়ে গেলাম, আমি বেনামাজি ছিলাম আজকে থেকে নামাজ ধরে নিলাম, আমি সারাবি ছিলাম আমি আজকে থেকে মদ ছেড়ে দিলাম, আমি পাপে লিপ্ত ছিলাম আমি পাপ ছেড়ে দিলাম, তওবা করবে, লায়ান ফা নাফসুন নাফসান ঈমানুহা, সেই দিন তাদের ঈমান এবং ঈমানের নবায়ন করা কোনো কাজে আসবে না, তওবা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অবকাশাবাসী ঈমানিহা খায়রা, অথবা জন্মগত মুসলিম ছিল কিন্তু সেই ঈমান থেকে কোন রকমের মঙ্গল হাসিল করেননি, অবকাশাবাসী ঈমানিহা খায়রা, কেউ যদি অমুসলিম মুসলিম হয় সেদিন আর কাজে আসবে না, কোন নাস্তিক যদি আস্তিক হয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোনো কাজে আসবে না, কোন কমিউনিস্ট যদি বলে লা ইলাহা, এতদিন বলতো লা ইলাহা নগড, এখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সত্য মাবুদ, কোনো কাজে আসবে না, কোন বেনামাজি নামাজি হলে কোনো কাজে আসবে না, কোন পাপিস্ট তওবা করবে যে আমার তো ইমান ছিল কিন্তু আমার ইমান তো 0 পয়েন্টে চলে এসছে, তো যাক মুসলমান হই, মুসলমান হওয়ার মতো মুসলমান হই, কোনো কাজে আসবে না, লা ইয়ানফা নাফসান ঈমানুহা, কোনো কাজে আসবে না। তিনটি কি কি বিষয়? একটি হচ্ছে তলউ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। আমরা জানি, প্রায় লোকই জানি মুসলিমরা, যে শেষ লক্ষণ হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, যেই দিন সকালবেলা পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, তখন ইয়াকিন হয়ে যাবে সবার যে আর উপায় নেই, সূর্য পূর্ব দিকে নেই, তার মানে আর পৃথিবীর সময় নেই, এই দিনই শেষ দিন, আর দ্বিতীয় দিন হবে না। এটি হচ্ছে শেষ, যেটাকে প্রথমে এখানে উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে দাজ্জাল, দাজ্জালের আগমন, দাজ্জাল সম্পর্কে এর আগে আলোচনা হয়ে গেছে, দাব্বাতুল আরদ, আর তৃতীয় হচ্ছে জমিন থেকে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা জন্তু। এই তিনটি তিনটি সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, খুব কাছাকাছি সময় আসবে, প্রথম দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, আর তার পৃথিবীতে 40 দিন থাকবে, এর মধ্যে সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেলবে, আর তার সাথে সাথে চলে আসবে সেই পশু, জমিন থেকে বেরিয়ে আসবে, আর মানুষের সাথে কথা বলবে, আর তারপরে হঠাৎ করে এই অবস্থাতেই একদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে। এই তিনটি নিদর্শন, বড় যে নিদর্শনগুলি রয়েছে তার অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিস বলছেন যে তিনটি নিদর্শন যখন দেখা যাবে, তওবা করলে তওবা কবুল হবে না। কারণ কেন হবে না? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম খানে বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন আলো দেবে কাকে, কোরআন দ্বারা উপকৃত হবে কে, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ ভীরু, যারা সংযত, নিজেকে সংযত রাখতে চায়, আমি পাপ করব না, আমি অন্যায় করব না, আমি শির করব না, আমি অস্বীকার করব না, আমি অবাধ্য হব না, আমি মদ পান করব না, আমি ব্যভিচার করব না, আমি খুন করব না, সংযত, মুত্তাকিন মানে সংযত, আল্লাহ ভীরু, সাবধানে জীবনযাপন করে, বেঁচে থাকে সবসময়, অন্যায় কাছ থেকে বেঁচে থাকে, তারা কারা? তাদের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। তাহলে না দেখে বিশ্বাস না করলে কেউ মমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। এই জন্য আমি একটি উদাহরণ সবসময় বলি, কি মুসলিম কি অমুসলিম ভাইদেরকে সবাইকে বলি, যে বিশেষ করে নাস্তিকদেরকে সম্বোধন করে বলি, যারা বলে যে আমরা দেখি না তা বিশ্বাস করি না, অবশ্যই তোমরা না দেখে বিশ্বাস করো, বাতাসের গতি দেখো না তারপর বিশ্বাস করো, শরীরে তাপমাত্রা আছে দেখো না বিশ্বাস করো, এই যে আপনার রক্তের চাপ রয়েছে শরীরে, প্রেসার হাই প্রেসার না লো প্রেসার তা বিশ্বাস করো, বহু জিনিস বিশ্বাস করো, এমনকি বলি তাদেরকে যে তোমরা তোমার বাবাকে বিশ্বাস করো, অথচ কেউ দেখেনি নিজের বাবাকে, বাবাকে দেখেছে মায়ের কাছে গিয়েছিল না অন্য কোনো লম্পট এসেছিল, তোমার মায়ের দ্বারা পাপ হতে পারে, তারপরে সারা জীবন ধরে লক্ষ লক্ষ বার বাবা বাবা আব্বা আব্বা আব্বা করলে কি করে বিশ্বাস করো, বলবে যে ছোট্ট থেকে আমাকে শিখিয়েছে আমার আত্মীয় স্বজন বংশ যেখানে গিয়েছে বলছে এই তোমার আব্বা, আমার যখন বাকশক্তি খুলেছে মুখ ফুটেছে তখন থেকে শিখেছে এই তোমার আব্বা, তাহলে আপনার গ্রামের লোক আপনার আত্মীয় স্বজন বললেই যদি আপনি বিশ্বাস করেন যে আপনার আব্বা, তুই 1,24,000 বেশি পয়গম্বর আম্বিয়া এবং রসুলগণ আল্লাহর প্রফেটগণ এসে বলেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ সত্য মাবুদ যিনি এসেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রসুল এসেছে সবার কথা এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, দেখুন সমস্ত কিতাব যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তাতে আল্লাহর একত্ববাদের কথা রয়েছে কিনা, আম্বিয়া এবং রসুলগণ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সৎ প্রকৃতির মানুষ এবং প্রত্যেক যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল করেন প্রফেট করেন, তাহলে তাদের কথা কেন বিশ্বাস করবে না, তোমার আত্মীয় স্বজনের কথা বিশ্বাস করছো যারা মিথ্যাও বলতে পারে, তোমাকে রাস্তাঘাট থেকে কুড়িয়ে নিয়ে এসে ছোট থেকে লালন পালন করে কারো হয়তো ছেলে মেয়ে নেই কুড়িয়ে নিয়ে এসে বুঝিয়ে দিল যে এই তোমার আব্বা এই তোমার আম্মা, অথচ আব্বাও নয় আম্মা না, তারপর বিশ্বাস করে সারা জীবন আব্বা আম্মা করতে থাকলে এও তো সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা না দেখে বিশ্বাস করি, কাফের না দেখে বিশ্বাস করে, নাস্তিক না দেখে বিশ্বাস করে, আল্লাহর ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করে হতভাগা। তো যখন এই বড় নিদর্শনগুলি দেখে নিবে আসল বিষয়ের দিকে আসুন, দেখে নিবে যে একটু জন্তু জমিন থেকে বেরিয়ে আসলো, মাটি ফেটে গেল জন্তু বেরিয়ে আসলো আর মানুষের সাথে কথা বলছে, এসে কথা বলছে, আল্লাহর কথা সত্য, কোরআনে রয়েছে সূরা নামলে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে যে এক জামানা আসবে যখন জন্তু এসে মানুষের সাথে কথা বলবে, তাহলে তো নবীর কথা সত্য, তাহলে তো নবী সত্য দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি সত্যকে আল্লাহর রাসূল, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আছেন, একমাত্র তার ইবাদত করতে হবে, তখন তো সবাই তওবার দিকে দৌড় দিবে, সবাই পাপ ছেড়েছে আল্লাহ আল্লাহ করবে, আর তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কারণ দেখে শুনে চোখে দেখে বিশ্বাস করলে হবে না, আল্লাহ বলছেন না দেখে বিশ্বাস করতে হবে, আমি আমার বিধান নাযিল করেছি, আমার রাসূল পাঠিয়েছি এবং আমার দাওয়াত পৌঁছে দিয়েছি তোমাদের কাছে, আহ্বান পৌঁছে গেছে আমার, আনে বদুল্লাহ আগত, একমাত্র আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ছাড়া অন্যের পূজা ছেড়ে দাও, এই কথা আমি সমস্ত আম্বিয়া এবং রসুলদের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, কোন এমন যুগ ছিল না যে যুগে নবী রসুল প্রেরণ করিনি, সুতরাং তখন এসব দেখে দেখে ইমান নিয়ে আসলে কাজে আসবে না, দাজ্জালকে দেখবে এবং দাজ্জাল সম্পর্কে যেসব ভবিষ্যৎবাণী রয়েছে নবী করিম সাল্লামের হাদিসে সব যখন বাস্তবে দেখতে পাবে অনেকে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা দরজা বন্ধ করে দিবেন, পশ্চিম দিক দিয়ে সূর্য দেখবে আর উপায় নেই আর দ্বিতীয় দিন আসবে না, আজকে শেষ দিন সবাই তওবা করে সেজদায় পড়ে যাবে, আল্লাহ কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আর তওবা কবুল করবেন না, মানুষ যখন মৃত্যুর মুহূর্ত চলে আসে দ্বিতীয় সময় যখন তওবার দরজা বন্ধ হয়ে যায় প্রত্যেক মানুষের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে, আর এটি হচ্ছে সারা বিশ্বের সবার ক্ষেত্রে এই লক্ষণগুলি বড় লক্ষণগুলি যখন চলে আসবে আর তওবা কবুল হবে না, আর প্রত্যেক মানুষের ব্যক্তি পর্যায়ে যখন মৃত্যু মুহূর্তে পতিত হবে আর মৃত্যু মুখে পতিত হবে আর মৃত্যুর মুহূর্ত যখন চলে আসবে আর আযাবের ফেরেশতাদেরকে দেখে নেবে, যেহেতু পাপীদের ক্ষেত্রে বলা হচ্ছে শতলোক তো আলহামদুলিল্লাহ তওবা করে রয়েছে, শতলোক তো আলহামদুলিল্লাহ কলেমায় বিশ্বাসী পাঁচক নামাজ পড়ে, পাপীরা যখন তওবা করবে আল্লাহর আযাবের ফেরেশতাদেরকে অবলোকন করবে চারিদিকে, শাসনীমূলক বাণী উচ্চারণ হচ্ছে সেই ফেরেশতাদের পক্ষ থেকে যে বেরিয়ে আসো বিতাড়িত শয়তান, এই খবিস নাফ উখরুজি আইয়ুহাতুহান নাফসুল খবীসাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, পাপিষ্ট গুনাহগারের আত্মাকে ছেড়ে বের করে নেওয়ার জন্য ফেরেশতারা যখন আসে অসংখ্য ফেরেশতা চারিদিক থেকে আযাবের ফেরেশতা ঘিরে থাকবে আর বলে উখরুজি বেরিয়ে আসো আইয়ুহাতুহান নাফসুল খবীসাহ, হে খবীস হে অপবিত্র হে নাপাক আত্মা তুমি বেরিয়ে আসো কোথায় পালাচ্ছ তুমি, তখন তো সবকিছু আল্লাহর আযাব দেখে নেবে, দেখে শুনে আর বিশ্বাস করলে হবে না, সেজন্য তখন দরজা বন্ধ হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগেই তওবা করতে হবে, সুতরাং জানি না আজকে রাত্রে গিয়ে ঘুমালাম আর সকাল হলো না, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেলেন, হার্ট অ্যাটাক করে মারা গেলেন, কি হলো আর সকাল হলো না, হতে পারে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া করে তুমি ঘুমাও, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম নিয়ে ঘুমালেন মানে আল্লাহর কলিমা পড়াই হয়ে গেল, যে ব্যক্তি আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নাম নিয়ে আমি এই ঘুমে যাচ্ছি এবং আবার যদি ফিরে আসি জীবন ফিরিয়ে পাই আল্লাহ তোমার নাম নেই, আল্লাহর নাম নিলেন আপনি, তার সাথে সাথে আয়াতুল কুরসি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইয়ুল কাইম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে এই আত্মা সঁপে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস অন্তর থেকে তওবা করে ঘুমাতে হবে, কারণ এই ঘুমের পরে আবার নতুন জীবন ফিরে আসবে কিনা আল্লাহ ভালো জানেন। তো নবী করিম সাল্লামের হাদিসগুলির দিকে ফিরে আসি, এই দাব্বাতুল আরদ বা পৃথিবী থেকে জমিন থেকে বেরিয়ে আসা এই জন্তু সম্পর্কে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, হাফেজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসান লাম আনসাহু বাদ, আমি রাসূলুল্লাহ সাল্লাম থেকে একটি হাদিস মুখস্থ রেখেছি এখন পর্যন্ত ভুলিনি। কি হাদিস? সামিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লক্ষণ সম্পর্কে, সামিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালাল আয়াতে খুরুজান তুলুউ শামস মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বা আলা আন-নাসি যুহান ওয়া আইয়ুহুমা মা কানাত ক্বাবলা সাহিবাতিহা ফাল উখরা আলা ইসরিহা করিবান, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে সর্বপ্রথম যে নিদর্শনগুলি কিয়ামতের লক্ষণগুলি প্রকাশ পাবে দেখা দিবে তার মধ্যে একটি হচ্ছে তুলুউ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, ওয়া খুরুজু দাব্বা আলা আন-নাস আর মানব জাতির সামনে বিশ্ব মানবতার সামনে একটি জন্তু বেরিয়ে আসা জমিন থেকে এই বেলা দুই প্রহারে বেরিয়ে আসবে দোহার সময় কাস্তের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা বোঝা গেল যে এই জন্তু বেরিয়ে আসবে কিয়ামতের লক্ষণ স্বরূপ। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাইফা জাফারি বলছেন, ইত্তালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাক্কার, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে তাকিয়ে দেখলেন তার কক্ষ থেকে, আমরা তখন আপোষে আলাপ আলোচনা করছিলাম, জিজ্ঞাসা করেন মাযা তুযাকিরুন, তোমরা কি আলোচনা করছো আপোষে, কালু নাযকুরু সাহ, সাহাবারা বললেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছি যে কিয়ামত হবে কিয়ামতের লক্ষণ রয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাউনা আশরা আয়াত, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত তোমরা দশটি বড় নিদর্শন না দেখে নেবে। এই হাদিসে দশটি নিদর্শনের কথা বলা হয়েছে যেগুলি সম্পর্কে একটি একটি করে প্রত্যেক সপ্তাহে আলোচনা করে প্রায় আলোচনা হয়েছে, বাকি আর দুইটি বড় নিদর্শন রয়েছে ইনশাআল্লাহ তাআলা আগামীতেও সেগুলি বর্ণনা করে দেবো আপনাদের সামনে। দশটি নিদর্শন যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে না পাবে পৃথিবীতে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। জিজ্ঞাসা করেন সাহাবারা সেগুলি কি, নবী বললেন ফাজাকারা দুহান, ধোঁয়া বেরিয়ে আসবে, ধোঁয়া বেরিয়ে আসবে, এ সম্পর্কে আলোচনা করবে, এই বিষয়টি বাকি রয়েছে, একটি ধোঁয়া বিশাল ধোঁয়া বেরিয়ে আসবে। আর ওয়া দাজ্জাল, দাজ্জালের আগমন হবে যে সম্পর্কে আলোচনা হয়ে গেছে, দাব্বার পশু বেরিয়ে আসবে জমিন থেকে, ওয়া তুলুউ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ওয়া নুজুলা ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম যিনি আল্লাহর রাসূল ছিলেন, এ উম্মতের শেষ ভাগে তিনি এ উম্মতের একজন হয়ে আবার আকাশ থেকে নেমে আসবেন এবং কোরআন সুন্নাহ দিয়ে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধান দিয়ে তিনি বিচার পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন। ইয়াজুজ মাজুজ যে সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে, ওয়া সালাসাতু খুসুফ, এবং পৃথিবীতে তিনটি বিশাল ভূমিকম্প হয়ে পৃথিবীর বহু অংশ ধসে যাবে, ভূগর্ভে বিলীন হয়ে যাবে, খাস মানে ধসে যাওয়া, পৃথিবী ধসে যাওয়া, জমিন ধসে যাওয়া। তো তিনটি জমিন ধসে যাওয়া বা ভূমিকম্প তো অনেক হয়েছে, অনেক হবে হয়েছে, কিন্তু এগুলি ছোটখাটো, এই তিনটি যে ভূমিকম্প হবে আর তিনটি ঘটনা ঘটবে এই পৃথিবী ধসে যাওয়ার, সেগুলি বিশাল এরিয়া নিয়ে হবে, দেশকে দেশ দু চার দশ দেশ বিশ দেশ এক একটি মহাদেশ হয়তো ধসে যাবে জমিনে। এগুলি হচ্ছে কিয়ামতের বড় লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি ধস নামবে, তিনটি ভূমিকম্প হবে বড় আকারে, একটি হচ্ছে খাসফুন বিল মাশরিক, পূর্ব দিকে পৃথিবীর পূর্ব এলাকা, চীন জাপান অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া, এইভাবে আল্লাহ রাব্বুল পূর্ব দিকে পূর্ব দিকে ধসাবেন, উপমহাদেশ ভারত উপমহাদেশ এসব। ওয়া খাসফুন বিল মাগরিব, আর আরেকটি বড় ভূমিকম্প হবে পশ্চিম দিকে, পশ্চিমা দেশগুলি যে ইউরোপ আমেরিকা কানাডা যে দেশের দিকে। ওয়া খাসফুন বি জাজিরাতিল আরব, আর আরেকটি ভূমিকম্প হবে, জমিন ধসার ঘটনা ঘটবে, সেটি হবে আরব দেশগুলিতে, আরব দেশগুলিতে হবে। আল্লাহু আকবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী, অমায়ান্তেকো আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য এক একটি করে বাস্তবায়ন ঘটছে। বড় নিদর্শনগুলি এখনো আসেনি, কিন্তু ছোটখাটো নিদর্শন যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রায়গুলি চলে এসেছে, আর ছোটগুলি যেমনই শেষ হবে আর বড়গুলি সিলসিলা শুরু হয়ে যাবে। ও আখের জালেকা নারুন, আর আরেকটি নয়টি হলো দশ নম্বরে বলছেন যে ও আখের জালেকা নারুন, একটি অগ্নিশিখা বের হবে, আগুন বিশাল আকারে আগুন বের হবে হঠাৎ করে, তাখর জমিন আল ইয়ামান, যেটি ইয়ামান দেশ থেকে বের হবে, এমন আগুন লাগা লাগবে যে সারা পৃথিবীর ফায়ার ব্রিগেড এসে ফায়ার সার্ভিস এসে নিভাতে পারবে না। দেখুন পৃথিবী আজকে কত উন্নতি করেছে, সেটা 25-50 বছর আগে ছিল না, চলে যান 10 বছর আগে, 10 বছর আগে পকেটে মোবাইল ছিল, বাড়িতে টেলিফোন ছিল, ল্যান্ড টেলিফোন ছিল না, তাহলে পৃথিবী কত দ্রুত উন্নতি করছে। তাহলে ফায়ার সার্ভিস পৃথিবীর কত দ্রুত উন্নতি করবে, সারা পৃথিবী থেকে বাইয়ার ছুটি আসবে আগুন নেওয়ার জন্য, কোন শক্তি নিমাতে পারবে না, আগুন বের হবে ইয়ামান দেশ থেকে, তাতরুদুন নাস ইলা মাহশারিহিম। আর এই আগুনের কাজ কি হয়, মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, মানুষ নিভাতে যাবে, মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আসরের মাঠে বিচার দিবসে, মানুষ দেখবে আমার দিকে লাফিয়ে চলে আসছে, যেমন সুনামির, সুনামির যে দৃশ্য দেখেছেন যে বন্যার পানি বা ইয়ের আপনার এই পানি যে ভূমিকম্পের সমুদ্রের ভূমিকম্পের বা সুনামির যে দেখেছেন পানি কিভাবে অ্যাটাক করছে মনে হচ্ছে মানুষের ওপর, ঘরবাড়ি বিল্ডিং এর ওপর, আল্লাহু আকবার, এ তো এই জামানাতে দেখে নিলেন। তাহলে সেই আগুন কিভাবে মানুষের দিকে ধাওয়া করে যাবে, আক্রমণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বাস্তবতা সম্পর্কে ভালো জানেন, মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এই আগুন, তাতরুদুন নাস মানে তাড়াবে, ইলা মাহশারিহিম কিয়ামতের মাঠের দিকে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাদির বিল আমালে সিত্তান, ছয়টি বড় নিদর্শন আসার পূর্বে তোমরা তাড়াতাড়ি করো, একটু সক্রিয় হয়ে যাও আমলের দিকে, অলসতা করিও না, গাফিলতি করিও না, যে আচ্ছা সময় আছে আছে, আজকাল আমাদের অবস্থা কেমন, সময় আছে, দুনিয়ার কাজের ক্ষেত্রে আমরা এরকম কাজ করি না, ইনকাম করার সময় আছে, টাকা পয়সা আয় উপার্জন করার অনেক সময় আছে, চাকরি করার অনেক সময় আছে, এই তো বিয়ে করলাম তো 10 বছর দেশে থাকি, থাকছেন বিয়ে করে 1-2 মাস থাকলেন না চলে এলেন বিদেশে, করছেন না করছেন না, হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে যেহেতু পয়সা, পয়সার পিছনে ছুটেছি, সুতরাং স্ত্রীর সাথে থাকতে হবে, ছেলে মেয়ের সাথে থাকতে হবে, তাদের তরবিয়ত দিতে হবে, তাদের ইসলাম শিখাতে হবে, তাদের পর্দা শিখাতে হবে, এসব নিয়ে আমরা চিন্তা করলাম না, তাদের হক আদায় করতে হবে, তার চাইতে বড় চিন্তা আমাদের যে পয়সা ইনকাম করতে হবে, ছেড়ে দিয়ে চলে আসলাম। আজকালকার ছেলেরা পড়াশোনা করতে চায় না, বিশেষ করে বাংলাদেশের ছেলেরা পড়াশোনা করতে চায় না, ওই প্রাইমারি থেকে পাস করে হাই স্কুলে যায় না, বিদেশে চিন্তা করে যে বিদেশে গেলেই হয়তো পড়ে আসবে, মানে যে গাছ আছে পয়সার গাছ আছে, আর গাছ ঝেড়ে ঝাঁকানি দিয়ে পয়সা নিয়ে চলে আসবে, 18 বছর 20 বছর 22 বছর ছেলে 35 বছরের পাসপোর্ট বানিয়ে এসে দেখেন দাড়ি মোচ কিছু গজায় নিয়ে এসে চাকরি করছে, পয়সার পিছনে কত ছুটেছি, কত পয়সার পিছনে ছুটেছি, এই ক্ষেত্রে অলসতা নেই, চাকরি ডিউটি 8-10 ঘন্টা ডিউটি করার পরে ওভার টাইম বা পার্ট টাইম চললেন, অন্য জায়গায় কোথাও খোঁজ পাওয়া যায় কিনা, রাস্তায় দাঁড়িয়ে আছে চলে যান, এখানে খাসদানে চলে যান, আর 24 ঘন্টা সকাল থেকে ভালো করে যদি দেখেন সকাল থেকে আপনি দৃশ্য লোক খালি নেই, বসে আছে লোকজন, বিভিন্ন দেশের লোক কাজের খোঁজে, কোথায় কাজ পাওয়া যায়, কোথায় চান্স পাওয়া যায়, কোথায় টাকা পয়সা আছে, দুনিয়ার ক্ষেত্রে কত সজাগ, কিন্তু দুনিয়া এবং আখেরাত যেখানে রয়েছে, শুধু আখেরাত না, আমি বলছি না যে ওইটি শুধু আখেরাত দাঁড় ধার, দুনিয়া এবং আখেরাত, কারণ পরলৌকিক জীবনকে সুন্দর করা তার সাথে সাথে দুনিয়াও সুন্দর হবে, দিন যে প্রতিষ্ঠিত করবে নিজের ওপর, নিজের পরিবারের ওপর, নিজের সমাজের ওপর, দিন ইসলামকে যে শিখবে এবং তার বাস্তবায়ন করবে, তার দুনিয়া এবং আখেরাত ইহকাল পরকাল উভয়কাল সুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কেই তো বলেছেন যে এক শ্রেণীর লোকেরা শুধু দুনিয়া দুনিয়া করে, আর এক শ্রেণীর লোক যারা দুনিয়া এবং আখেরাত ইহকাল পরকাল দুটোই চাই, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তাহলে দীন ইসলামের বাস্তবায়ন করলে আল্লাহ দুনিয়াও দেবেন আর দীনও দেবেন আখিরাতও দেবেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, ইহকালেও কল্যাণ দান করবেন আর পরকালেও কল্যাণ দান করবেন, ওয়া কিনা আযাবান্নার এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, এই দোয়া শিখিয়েছেন। সুতরাং একজন জ্ঞানী মানুষ ইহকাল পরকাল উভয়কালের জন্য সক্রিয় হবে, মেহনত করবে, পরিশ্রম করবে, লাইসালিল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পায় যার জন্য পরিশ্রম করে, যারা দুনিয়ার জন্য ছোটাছুটি করছে আল্লাহ বঞ্চিত রাখেন না, দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর যারা দিন দুনিয়া দুটোইকে, দিনকে ঠিক রেখে তার জীবন বিধানকে ঠিক রেখে আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তির চিন্তাকে প্রথমে রেখে দুনিয়ার সন্ধানও করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটোই দেবেন, কোনো কিছু থেকে মাহরুম করবেন না। লাইসা লিল ইনসান ইল্লা মা সাহা। সুতরাং আমাদেরকে এই কালকে করব, আগামীতে করব, আজকাল 40-45-50 বয়স হয়ে গেছে, তবু মনে হচ্ছে যে যুবক হয়ে আছি, আর নামাজের কথা বললে পড়ব মনে হচ্ছে, হাতে আছে বয়স, হাতে আছে সময়, হাতে আছে পড়বে সে। এই তো আমার বাপ দাদাকে তো দেখলাম, এখন 60 বছরের দাড়ি বাড়াইলো, 60 বছরের নামাজ ধরলো, সুতরাং ওরও 60 বছর হবে তখন নামাজ ধরবে। ফিল্ম দেখতে আছে, পাপ করতে আছে, ছেড়ে দেবো ছেড়ে দেবো, ছাড়বে, মরার পরে ছাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, বাদেরু বিল আমাল, আমলের ক্ষেত্রে সক্রিয় হও, তাড়াতাড়ি করো, কখন ওই সময় চলে আসবে, 6টি বস্তু চলে আসার পূর্বে, 6টি জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই কি করো, আমলের ক্ষেত্রে তাড়াতাড়ি করো, ভালো আমল করো, ভালো কাজ করো, সৎকর্ম করো। তলোয়ার শামস মিন মাগরিবে হাই, 6টির 1টি হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, 1টি হচ্ছে ধোঁয়া বেরিয়ে আসা, আরেকটি হচ্ছে দাজ্জালের আগমন, আরেকটি হচ্ছে এই জন্তুর আগমন, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরো 2টি উল্লেখ করেছেন, যেটি হাদিস উল্লেখ করা হয়নি, ওই যে 10টি বলা হলো এর আগে সেগুলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করছেন এই জন্তু যে বেরিয়ে আসবে কিয়ামতের লক্ষণ হিসাবে সে সম্পর্কে, তাখরুজুদ দাব্বা, এতে আরো কিছু অতিরিক্ত এই জন্তু সম্পর্কে বলা হয়েছে, তা হচ্ছে এই জন্তু বেরিয়ে আসবে ভূগর্ভ থেকে, মাটির তলা থেকে বেরিয়ে আসবে, আর ওয়ামাহা আসা মুসা আলাইহিসসালাম, এবং সেই জন্তুর কাছে থাকবে মুসা আলাইহিসসালামের লাঠি, মুসা আলাইহিসসালামের লাঠি থাকবে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। মুসা আলাইহিসসালামের লাঠি সম্পর্কে জানেন যে মুসা আলাইহিসসালামের লাঠির কথা কোরআনে রয়েছে, মুসা আলাইহিসসালামের হাতে একটি লাঠি ছিল, লাঠি এমনিতেই নিয়ে থাকতেন, কিন্তু যখন নবী হলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে হঠাৎ ওই লাঠিতে অলৌকিকত্ব মুজিজা দিয়ে দিলেন, অলৌকিকত্ব দিয়ে দিলেন। জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটি কি, আল্লাহ জিজ্ঞেস করছেন, বলছেন মুসা আলাইহিসসালাম কালা হি আসায়া, এটি আমার লাঠি আল্লাহ, আতাওয়াক্কা আলাইহা, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছে, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছে। এই সুযোগের সুযোগ যদি কোনো ব্যক্তির সাথে, মানুষ মানুষের সাথে কথা বলার যদি সুযোগ পায়, যার সাথে সাধারণত সুযোগ পাওয়া যায় না, কথা বললেই ধন্য হতে পারি, আর কথা বলার সুযোগ পেলে অনেক কিছু আশা করা যায় তার কাছ থেকে, চিন্তা করুন তো তার সাথে কথা বলার জন্য কত সুযোগ নিয়ে একজন মানুষ থাকে, অ্যাপয়েন্টমেন্ট পান না, নেতার সাথে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, আর কথা বলতে গিয়ে আর থামা থামে না, নন স্টপেজ, স্টপেজ নাই, যা কিছু আছে বলতে বলতে সব বলে সেরে দিলেন। তাহলে মানুষ মানুষের কাছে যদি দরখাস্ত করতে গিয়ে এইরকম মানুষের অবস্থা হয়, মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়েছেন, চান্স পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার, ওয়া কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ স্বয়ং কথা বলেছেন তুর পাহাড়ে, কিন্তু পর্দার আড়াল থেকে দেখে নাই, দেখতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন শক্তি কোন কেউ আল্লাহর সাথে কথা বলতে পারে, ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের এই ক্ষমতাই নেই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, ইল্লা ওয়াহিয়ান, 2টি পন্থায় হতে পারে কথা বলা, একটি হচ্ছে ওয়াহির মাধ্যমে, ঐশী বাণী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল করেছেন, ওয়াহির মাধ্যমে নবীদের কাছে আল্লাহর কথা পৌঁছে গেছে, আওমি ওয়ারায় হেজাব অথবা পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, কারণ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নূরের সামনে কোন মানুষ কোন জীব দাঁড়াতে পারে না, অবস্থান করতে পারে না। তো মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ যখন কথা বললেন, মুসা আলাইহিসসালাম সুযোগ পেয়েছে আল্লাহর সাথে কথা বলার, আল্লাহ প্রশ্ন করেছেন সামান্য অল্প, কি প্রশ্ন, যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি, এর উত্তর বললে হতো যে এটি আমার লাঠি, কিন্তু এই সুযোগের সুযোগ আরো কিছু কথা বলিনি, লাঠি সম্পর্কে যখন প্রশ্ন হয়েছে এর সাথে আনুষঙ্গিক আরো কিছু কথা বলিনি, আল্লাহ রাব্বুল্লাহ বলছে আল্লাহ আতাওয়াক্কা আলাইহা, এই লাঠি দিয়ে কি করি তাও বলে ফেললেন, এই লাঠিতে ভর দিই, আমি যখন ভর দেওয়ার প্রয়োজন হয় ক্লান্ত হয়ে যায় তখন লাঠিতে ভর দিয়ে থাকি, ভর দেওয়ার কাজে আসে। ও আহস্য বিহা লাগান, আমি মুসা আলাইহিসসালাম ছাগল চড়াতেন, ছাগল চড়ায় গাছ উঁচু, গাছ থেকে পাতা পেড়ে দিতে হবে ছাগল বকরিকে দিতে হবে, তখন কি করি, আহস্য বিহা লাগান, আমি পাতাকে গাছ থেকে ভেঙে দিই, পেড়ে দিই, ডাল ভেঙে দিই, ওয়ালিয়া ফিহা মারিব উখরা, আর এই লাঠি দিয়ে আমি বহু কাজ দিই আল্লাহ, ওয়ালিয়া ফিহা মারিব উখরা, এই আশা হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেন মুসা ওয়ালকে মাফি আমিনেকা, তোমার ডান হাতে যে লাঠি আছে লাঠিটিকে আবার নিক্ষেপ করে দাও তো, লাঠি নিক্ষেপ করতে অজগর সাপে লাফ দিয়েছে। মূসা আলাইহিস সালাম এত ভয় পেয়েছেন মানুষ, তাহলে নবী রাসূলগণ যে মানুষ, মানুষ এই জন্য মানুষের যে গুণগুলি রয়েছে, ভয়ঙ্কর কিছু দেখলে ভয় পেয়ে যাওয়া, পানাহার করা, ঘুম নিদ্রা, তন্দ্রা, সবগুলি ছিল নবীদের না ছিল না? বিবাহ শাদী এগুলো মানুষের গুণ, উপায় নেই, মানুষকে বিবাহ শাদী করতে হবে, আর না করলে বিরুদ্ধাচরণ হবে। কেউ যদি বলে আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি, যেমন এক শ্রেণীর লোকের রয়েছে, আমি কেউ সাধু সন্ন্যাসী, তাহলে ওই বাঁকা পথ অবলম্বন করবে, তখন ওই দাসীদের সাথে কুকাজ করা শুরু করবে, সমকামিতা শুরু করবে। হতে পারে না যে গুণগুলি আল্লাহ রাব্বুল মানুষকে দিয়েছেন সেগুলিকে চাপা দেওয়ার চেষ্টা করবে, তখন কি হবে? বন্যার পানির মতো বাঁধ দেবেন, বাঁধ ভেঙে অন্য দিক থেকে পানি বেরিয়ে যাবে। সেজন্য ভণ্ডামি এগুলি, যারা বলে যে আল্লাহর নৈকট্য লাভের, ঈশ্বরকে পাওয়ার উপায় হচ্ছে বিবাহ শাদী না করা, ভ্রান্ত পথ, লারবানিয়াতে ফিল ইসলাম, এরাই ভণ্ডবেশী। যারা আত্মার পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধির কথা বলে, বাতিল পন্থায় পীর মুরিদের ব্যবসা করে, তাদের চরিত্র বেশি লম্পট অধিকাংশদের। বাংলাদেশের এক কিস্তা কাহিনীর কথা কি কালকে কালকে শুনেলো, আমাদের কোন পীরের কথা শুনেলো ঢাকা, মুরিদানের সাথে গোলমাল করে ফেলেছে, তারপরে মুসলমানদের বুঝে আসলো না। তো মুসা আলাইহিস সালামের লাঠির কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেমনই ওই লাঠিকে রূপান্তরিত করে দিলেন সাপে, তখন মুসা আলাইহিস সালাম মানুষ তো, নবী হলো মানুষ, মানুষের গুণ রয়েছে, ভয় পেয়ে যাওয়া, ভয়ঙ্কর কিছু দেখলে, ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইয়াক্কিব, কোরআন ভাষা আল্লাহ বলছে পালাতে এমন ভাবে শুরু করলেন যে ফিরেও দেখতেন না, অল্প স্বল্প পালাপালি হলে হ্যাঁ দেখবেন পালাচ্ছে, আবার দেখছে যে দেখি আমার পিছনে ছুটে আসছে নাকি, তাই না? আর বেশি ভয় ঢুকে গেলে আর দেখা দেখি না, দেখতে গিয়ে সময় নষ্ট করব। তো আল্লাহ বলছেন এমন পালা পালাতে শুরু করলেন মুসা আলাইহিস সালাম, ওয়ালাম ইয়াক্কিব, একটু ফিরেও দেখছেন না যে কি হচ্ছে পিছনে। আল্লাহ বলছেন ইয়া মুসা আকবিল, ফিরে আসো, আকবিল মানে ফিরে আসো, ওয়ালাম আকবিল ওয়ালা তাখাফ, ভয় করিও না, সানঈদুহা সীরাতাহুল, আমি পুনরায় যা ছিল তাই করে দিচ্ছি, তোমার লাঠি ছিল আমার লাঠি করে দিচ্ছি তোমার। এই মুসা আলাইহিস সালামের মুজিজা অলৌকিক করতে ছিল এই লাঠিতে। এই মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে কার সাথে বললাম? এই যে দাব্বাতুল্লাহ, যে জন্তু কিয়ামতের বড় লক্ষণ হিসাবে যে জন্তু জমিন থেকে বেরিয়ে আসবে, সেই লাঠি তার সাথে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন লাঠি এই জানোয়ারের কাছে, পশুর কাছে। ওয়া খাতামু সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, সুলাইমান আলাইহিস সালামের আংটি। ফাতাখতামুল কাফির আনফাল কাফির বিল খাতাম ওয়া তাজুল ওয়াজহাল মুমিন বিল আসাহ। পৃথিবীতে মানুষ দুই প্রকার, মুমিন আর কাফের। মুমিন মানে যে স্বীকার করে, আর কাফের মানে যে অস্বীকার করে। কাকে স্বীকার করে? আল্লাহকে স্বীকার করে, পরকালকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, আল্লাহ নাযিলকৃত বিধানকে, কোরআনকে স্বীকার করে, হ্যাঁ ভাগ্যকে স্বীকার করে, অঙ্গীকার করে যে আল্লাহ যা বলেছেন আমি অঙ্গীকার করি, মেনে নি, সে মুমিন। যে ব্যক্তি মানবে সেই মুমিন, সে মুমিন। আর কাফের অস্বীকারী। তো এই জন্তু কি করবে? কাফেরের নাকের ওপর দাগ দিয়ে দিবে, নাকে আঘাত করবে, কি দিয়ে? সে আংটি দিয়ে। ফাতাখতামুল কাফিরা বিল খাতাম, এই আংটি দিয়ে আঘাত করবে যাতে দাগ হয়ে যাবে কাফেরের নাকের ওপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হেফাজত করে থেকে, আমি। ওয়া তাজলু ওয়াজহুল মুমিন বিল আসা, এবং মুমিনের চেহারা মুখমণ্ডলকে আলোকিত করবে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে। মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা মুমিনদের চেহারাকে আলোকিত করবে। হাত্তা ইন্না আহলাল খাওয়ানি লা ইস্তামিউন আলা খাওয়ানিহি ফায়াকুল হাযা ইয়া মুমিন ওয়া ইয়াকুল হাযা ইয়া কাফির। হঠাৎ করে সে জন্তু এসে গেছে, আর মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে, অনেক লোক যারা খাবারের দস্তরখানে বসে থাকবে, আর হঠাৎ করে জন্তু এসে গেছে, আসার পরে দাগ দিয়েছে সবার, ওই সেই দাগ দেখে বোঝা যাচ্ছে যে কাফের, একজন কাফের আর একজন মুমিন। মুমিনের চেহারা নূরে আলোকিত, আর কাফের চেহারাতে দাগ থাকবে, খাতাম বলা হয়েছে। খাতাম মানে হয় নাকে, আমাদের দেশের মহিলারা যে নাকে পরে ওটা কি বলে, নাকে বালি, হ্যাঁ হ্যাঁ নথ বালি বা কি বলে, নাকে বালি, নাকের বালি, তো নাকের বালিও হয়। এই জন্য পশুর ক্ষেত্রে, উঁটের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে ওই লাগামকেও খেতাম বলা হয়। তো এইভাবে লাগাম লাগিয়ে দিবে, অথবা এমন একটা দাগ লাগিয়ে দিবে যা দিয়ে কাফের চিহ্নিত হবে, এবং মমিনের চেহারা নূর আলো দেখে দ্বারা মমিন চিহ্নিত হবে, এবং সে অবস্থায় হঠাৎ করেই স্পষ্ট হয়ে উঠবে যে কে মমিন কে কাফের। কারণ আমাদের মুসলিম সমাজে আজকাল দেখা যাচ্ছে একই বংশে নাস্তিক আছে আর আস্তিক আছে, একই বংশের লোক বিবাহ সাদীতে একত্রিত হয়েছেন, একই বংশের বিবাহ, কিন্তু কিছু নাস্তিক কিছু বিধর্মী একত্র নামাজ পড়ে না, এই বছর হয়তো ঈদ পড়ে, সেটাও চক্ষুল্লো জাতি ঈদ পড়ে না, তো বিশ্বাসী না ওইসবে। আর কিছু লোক আছে ধার্মিক, তাহলে একজন মমিন আর একজন কাফের, নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়। বেনামাজি নামাজি কত, আমরা একসাথে খাওয়া দাওয়া করছি বিবাহ সারি তেমন স্নানে, নামাজি বেনামাজি একসাথে খাওয়া দাওয়া করছি, হঠাৎ করে যেই দিন ওই জন্তু বেরিয়ে আসবে চিহ্নিত হয়ে যাবে যে এদের মধ্যে এই যে দস্তরখানে বিয়ের পার্টিতে বা বিভিন্ন অনুষ্ঠানে খেতে বসেছে এদের মধ্যে কে কাফের কে মমিন চিহ্নিত হয়ে যাবে সাথে সাথে, চেহারা দেখে বোঝা যাবে যে কাফের এ মমিন। আল্লাহ আকবার। হাদিসটি মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে এবং হাদিসের সনদ সহিহ। এখন আরেকটি বিষয় বাকি থেকে গেছে, সেটি হচ্ছে এই যে পশু, এই পশুটি কোন পশু হবে, এই নিয়ে তাফসীরকারদের বহু ইখতিলাফ হয়েছে, মতানৈক্য রয়েছে। তার মধ্যে সবচেয়ে যেটি বিশুদ্ধ কথা ইমাম কুরতুবী রহমতুল্লাহ বর্ণনা করেছেন কয়েকটি উক্তি রয়েছে সম্পর্কে, সেটি হচ্ছে যে হযরত সালে আলী সালাম যে নবী ছিলেন আল্লাহর নবী সালে আলী সালাম যাকে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আরবের সৌদি আরবের একটি এলাকা তাবুকের মধ্যে রয়েছে আল ওলা এলাকা, তাবুক জোনের অন্তর্ভুক্ত, যেখানে সালে আলী সালামের জাতি সামুদকে আল্লাহ ধ্বংস করেছিলেন, সামুদের কথা অশামসি ওয়াদুহা কাযযাবাত সামুদ বিতাকওয়াহ ইযিম বাত আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ, এই আল্লাহর উস্ত্রীর কথা এখানে রয়েছে, উস্ত্রীর ঘটনা, এই উস্ত্রী বার্তা দিয়েছিল, এই উস্ত্রী অলৌকিকত্ব মৌজেজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আর গোটা জাতি এই উস্ত্রীর দুধ খেয়ে বেঁচে থাকত, এই উস্ত্রীকে এরা জবাই করে দিয়েছিল। তো একটি উক্তি হচ্ছে যে এই যে জন্তু আসবে কিয়ামতের বড় লক্ষণ হিসেবে, সেটি হচ্ছে সালে আলী ইসলাম যে নবী ছিলেন তার উস্ত্রীর বাচ্চা, সেই উটনি বা উস্ত্রীর বাচ্চা, এটি হচ্ছে বেশি সহি কথা, আল্লাহ ভালো জানে আমার কর্তৃপক্ষ বলেছেন। আর কেউ কেউ বলেছেন যে এই জানোয়ারটি হবে জাসাসা, জাসাসা একটি জন্তুর কথা একটি তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে মুসলিম শরীফে, যে তিনি একবার সমুদ্রের পথে সফর করছিলেন আর সফর করতে গিয়ে সমুদ্রে খুব তুফান উঠে যায়, তারপরে যেখানে গন্তব্যস্থল ছিল সেদিকে না গিয়ে কোন দিকে যে চলে যায় তার পানি জাহাজ বা নৌকা, যে সে বিষয় পায় না যে কোথায় চলে আসলাম, হঠাৎ করে একটি দ্বীপে লাগে, সেই দ্বীপে নেমে দেখে যে একটি জন্তু আর সেই জন্তু তার সাথে কথা বলে, কি চমৎকার ঘটনা রয়েছে, সময় সুযোগ ইনশাআল্লাহ তাই এই ঘটনাটি বর্ণনা করা হবে জাসাসার ঘটনা। তো কারো কারো মতে এই জাসাসা যে কথা বলেছে সেই জাসাসা বেরিয়ে আসবে, কারণ এই জাসাসা জন্তুটি জিজ্ঞাসা করেছিল যে পৃথিবীর অবস্থা কেমন, অমুক জায়গায় অমুক জলাশয়ে পানি আছে কিনা, তারপর দাজ্জালের কথা ইঙ্গিত করেছিল যে সে বাধা রয়েছে আমার পিছনে যাও পাবে একজনকে বাধা রয়েছে ইত্যাদি ইত্যাদি ওইসব হাদিসে রয়েছে। সেই থেকে অনেকের মতে এই জাসাসা জন্তুটির কথাই বলা হয়েছে যে যা ওই দ্বীপ থেকে বেরিয়ে আসবে। আল্লাহ আলম। আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই উক্তিটি পছন্দ করেছেন। তৃতীয় উক্তি হচ্ছে যে কাবার দেওয়ালে একবার সাপ দেখা গিয়েছিল, কাবার দেওয়ালের উপর ছাদের উপর একবার সাপ দেখা গিয়েছিল। হিনা আরাদাত কয়েস বিন আল কাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর ছিল, নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে, তখন কাবাকে কুরাইশরা কাফিররা কুরাইশ মুশরিকরা এরা পুনর্নির্মাণ করেছিল, সেই সময় কাবার দেওয়ালের উপরে একটি সাপ দেখা গিয়েছিল। কেউ কারো কারো মতে এই সাপ বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে, আল্লাহ আলম। আর একটি মত হচ্ছে যে না সেই জন্তুটি একটি মানুষ, আর সেই মানুষ এসে মানুষের সাথে তর্ক বিতর্ক করবে, মানুষের সাথে মোনাজারা করবে, মানুষের সাথে কথা বলবে, আর সেই সময় এই নিদর্শনটি দেখা যায়, মানে এই জন্তু থেকে তারা বলতে চেয়েছেন যে এটি হচ্ছে মানুষ, কিন্তু কথাটি ঠিক নাই। পাঁচ নম্বরে উক্তি হচ্ছে যে এই যে জন্তু বেরিয়ে আসে এই জন্তু হচ্ছে জীবাণু, বিভিন্ন জীবাণু, আজকাল অনেক জীবাণু রয়েছে, বিভিন্ন রোগের জীবাণু রয়েছে, এইডসের জীবাণু রয়েছে, আর শরীরে বিভিন্ন জীবাণু যখন মানুষকে আক্রমণ করে তখন বিভিন্ন রোগ সৃষ্টি হয়, তো বিভিন্ন জীবাণু যে যুগে যুগে দেখা দিবে বিভিন্ন রোগের কারণ হিসাবে সেই জীবাণুগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে, এইরকম একটি কথা রয়েছে কেউ কেউ বর্ণনা করেছেন, কিন্তু এটিও ঠিক না। তাহলে সবচাইতে সঠিক কথা আশা করা যায় যে সালে আলী সালামের উস্ত্রীর বাচ্চাটি বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে, আল্লাহ আলম। এই জন্তুটি বের হবে কোন দেশ থেকে কোনখান থেকে, এ সম্পর্কে সবচেয়ে সঠিক মত হচ্ছে যে এই জন্তুটি বেরোবে মক্কা মুকাররমা থেকে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র মুকদ্দাস জায়গা স্থান মক্কাতুল মুকাররমা, এই মক্কাতুল মুকাররমা থেকে এই জন্তু বেরিয়ে আসবে। এই জন্তু করবে কি এসে এ সম্পর্কে ইঙ্গিত করা হয়ে গেছে বা আলোচনা মোটামুটি হয়ে গেছে, একটি যে মমিন এবং কাফেরকে চিহ্নিত করবে, মমিন কে মমিনের চেহারাকে মুখমণ্ডলকে আলোকিত করবে মুসা আলাইহিস সালামের লাঠির দ্বারা, আর কাফের কে চিহ্নিত করবে বা কাফের নাকে দাগ দিবে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে, আর তার সাথে সাথে কথা বলবে, কি কথা বলবে, যে কথাটি কোরআনে কারিমে রয়েছে, আন্নান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন, সারা বিশ্বের মানুষ আল্লাহর আয়াতের উপর বিশ্বাস করে না, আল্লাহ নিদর্শনে বিশ্বাসী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে বিশ্বাসী নয়, বিরুদ্ধাচরণ করেছে, নাফরমানি করেছে, পাপাচারে সারা বিশ্বের মানুষ লিপ্ত হয়েছে, এই কথা বলবে। এই ছিল আলোচনা মোটামুটি এই দাব্বাতুল আরদ বা এই জমিন থেকে বেরিয়ে আসা জন্তু সম্পর্কে, যেটি কি আমাদের বড় লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে সুন্দর করার জন্য তৌফিক দান করেন, আমাদেরকে ফিতনা ফাসাদ পৃথিবীতে আসার আগে দুনিয়া থেকে ঈমানের অবস্থায় যেন বিদায় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের উপর, ইসলামের উপর, সৎকর্মের উপর যেন বাঁচিয়ে রাখেন, এবং ঈমান এবং সৎ আমলের উপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতকে যেন সুখী করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদেরকে সৎ করে তোলার, সৎ করে গড়ে তোলার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছে আমাদের আত্মীয় স্বজন মুসলিম ভাইরা, তাদের গুনাহ খাতা মাফ করে তাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।